সালাম জানাই বারে বারোই খাজির দরবারে, সালাম জানাই বারে বারে খাজির দরবারে, ঘুমিয়েছ কি অগোচরে, ঘুমিয়েছ কি অগোচরে, নীরবে আজমিরে সালাম জানাই বারে বারোই খাজির দরবারে, সালাম জানাই বারে বারোই খাজির দরবারে, বনে বনে নদীর ধারে খুঁজলে তারে পাবি না রে, তারি নামে জপুলে মালা তবে দেখা পাবি তারে, একিন দিলে ডাকো তারে, একিন দিলে ডাকো তারে, কাবালি রই সুরে সালাম জানাই বারে বারোই খাজির দরবারে, সালাম জানাই বারে বারোই খাজির দরবারে, তুমি আছো ধ্যানে জ্ঞানে ইমান আমল শয়ন স্বপনে, তোমার আশিক আমরা যেতাই তোমায় ভুলি বলো কেমনে, হৃদয় জুড়ে রেখেছি তোমায়, হৃদয় জুড়ে রেখেছি তোমায়, থাকবো দামান ধরে সালাম জানাই বারে বারোই খাজির দরবারে, সালাম জানাই বারে বারোই খাজির দরবারে, তোমার নামে ওমর খাজা ইমান আমল হবে তাজা, হোক জমিদার মহারাজা সবাই যে গো তোমার প্রজা, তোমার ডাকে সাড়া দিতে, তোমার ডাকে সাড়া দিতে, ভিড় জমে মাঝারে সালাম জানাই বারে বারোই খাজির দরবারে, সালাম জানাই বারে বারে খাজির দরবারে, ও গো পিয়া দোয়াই তোমার মুক্তি পাবে এই গোনাগার, ভৈরবে না এ পার ও পার খুশি হবে পাক পারোয়ার, এমডি মেহবুব কে ডেকে নাও, এমডি মেহবুব কে ডেকে নাও, রেখো না আর দূরে সালাম জানাই বারে বারোই খাজির দরবারে, সালাম জানাই বারে বারোই খাজির দরবারে, ঘুমিয়েছ কি অগোচরে, ঘুমিয়েছ কি অগোচরে, নীরবে আজমিরে সালাম জানাই বারে বারোই খাজির দরবারে, সালাম জানাই বারে বারোই খাজির দরবারে, সালাম জানাই বারে বারোই খাজির দরবারে।